ইসলামের যাবতীয় বিধিবিধান যে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, এই বিধিবিধান সর্বমোট পাঁচ প্রকার। ইমান আকিদা সম্পর্কে ইসলামের বিধিবিধান আছে, এবাদত বন্দেগী সম্পর্কে ইসলামের বিধিবিধান আছে, লেনদেন সম্পর্কে ইসলামের বিধিবিধান আছে, আচার ব্যবহার সম্পর্কে ইসলামের বিধিবিধান আছে, স্বভাব চরিত্র সম্পর্কেও ইসলামের বিধিবিধান আছে। তাহলে ইসলামের যাবতীয় বিধিবিধান যে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, এই বিধিবিধানগুলি পাঁচ ভাগে বিভক্ত। ইমান আকিদা সম্পর্কে বিধিবিধান, এবাদত বন্দেগী সম্পর্কে বিধিবিধান, লেনদেন সম্পর্কে বিধিবিধান, আচার ব্যবহার সম্পর্কে বিধিবিধান, স্বভাব চরিত্র সম্পর্কে বিধিবিধান। ইসলামের যাবতীয় বিধিবিধানের প্রথম প্রকার হল ইমান আকিদা সম্পর্কে বিধিবিধান। যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, ইসলামের যে সমস্ত কথাবার্তা অন্তরে বিশ্বাস করতে হয়, এইগুলিকে ইমান আকিদা বলা হয়। যেমন গতকাল বলা হয়েছে আল্লাহ আছেন, এটা অন্তরে বিশ্বাস করতে হবে, আল্লাহ একজন, এই কথাটা অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, কথাটা অন্তরে বিশ্বাস করতে হয়, আল্লাহর সমতুল্য কেউ নাই, কথাটা অন্তরে বিশ্বাস করতে হয়, আল্লাহর বিচারে বিন্দু মাত্র বেইনসাফি নাই, কথাটা অন্তরে বিশ্বাস করতে হয়। এইভাবে ইসলামের যে সমস্ত বিধিবিধান অন্তরে বিশ্বাস করতে হয়, সেইগুলিকে ইমান আকিদা বলা হয়। এই ইমান আকিদা সম্পর্কে বর্তমান সমাজের অনেক মুসলমানের পরিষ্কার ধারণা নাই, ধারণা খুবই দুর্বল, যে কারণে আধুনিক বিজ্ঞানের পক্ষ থেকে কোনো প্রশ্ন আসা মাত্রই তারা নিজেদের ইসলামের বিধিবিধান থেকে কোনো জবাব দিতে না পেরে আধুনিক বিজ্ঞানের কাছে মাথা নত করে ফেলেন এবং নিজেদের ঈমান নষ্ট করে ফেলেন। এইভাবেই মুসলমানের সমাজে নাস্তিকের উদ্ভব হয়। নাস্তিকদের প্রশ্ন একটাই, যে সত্যই যদি আল্লাহ থাকতেন তাহলে দেখা যায় না কেন, ধরা যায় না কেন, শোয়া যায় না কেন, কোনো মেশিনে ধরা পড়ে না কেন, জগতের সব কিছুই মেশিনে ধরা পড়ে, আল্লাহ কেন মেশিনে ধরা পড়ে না। এই সমস্ত প্রশ্নের জবাব দিতে না পেরে বর্তমান সমাজের অনেক মুসলমান নাস্তিক হয়ে যাচ্ছে। এজন্য আমাদের ইমান আকিদা সংরক্ষণের স্বার্থেই আমরা যে সমস্ত কথা নিজেদের বিবেক দ্বারা বুঝি না, এই সমস্ত কথা ইমান আকিদায় কেন বিশ্বাস করব, এই প্রশ্নের মীমাংসাটা আগে হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন অজানাকে জানার জন্য মানুষকে জন্মগতভাবে ছয়টা হাতিয়ার দিয়ে থাকেন। এই ছয় হাতিয়ারের দ্বারা মানুষ অজানাকে জেনে নিতে পারে। ছয় হাতিয়ারের প্রথমটার নাম দৃষ্টিশক্তি, দ্বিতীয়টার নাম শ্রবণ শক্তি, তৃতীয়টার নাম স্বাদ শক্তি, চতুর্থটার নাম ঘ্রাণ শক্তি, পঞ্চমটার নাম ত্বক শক্তি, ষষ্ঠটার নাম মেধাশক্তি। উদাহরণ দিলে আমি আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন। প্রথম দিনের চন্দ্র আকাশে উদয় হলো কিনা তা জানার জন্য আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে যে হাতিয়ার দিয়েছেন সেটা হলো দৃষ্টিশক্তি, তাকে আমাদের চোখে। আমরা চোখে দেখে জানতে পারি প্রথম দিনের চন্দ্র আকাশে উদয় হলো কিনা। এখানে মাইক্রোফোনে কথা বলা হচ্ছে, সঠিকভাবে আওয়াজ হচ্ছে কিনা জানার জন্য আল্লাহ আমাকে জন্মগতভাবে একটা হাতিয়ার দিয়েছেন, নাম তার শ্রবণ শক্তি, তাকে মানুষের কানে। কোন খাদ্যে কেমন স্বাদ জানার জন্য আল্লাহ মানুষকে জন্মগতভাবে একটা হাতিয়ার দিয়েছেন, সেটার নাম স্বাদ শক্তি, থাকে মানুষের জিহ্বায়। কোন জিনিসে কেমন গন্ধ জানার জন্য আল্লাহ জন্মগতভাবেই মানুষকে একটা হাতিয়ার দিয়েছেন, নাম তার ঘ্রাণ শক্তি, থাকে মানুষের নাকে। আবহাওয়া ঠান্ডা না গরম তাও জানার জন্য আল্লাহ মানুষকে একটা হাতিয়ার দিয়েছেন, সেটার নাম ত্বক শক্তি, থাকে মানুষের গায়ের চামড়ায়। আর কোন জিনিসের মধ্যে কেমন পরিবর্তন ঘটালে, কোন জিনিসের সাথে কোন জিনিস মিশালে নূতনভাবে কোন জিনিস বানানো যায়, এটা জানার জন্য আল্লাহ মানুষকে জন্মগতভাবে একটা হাতিয়ার দিয়ে থাকেন, নাম তার মেধা শক্তি, তাকে মানুষের মস্তিষ্কে। সুতরাং অজানাকে জানার জন্য আল্লাহ মানুষকে জন্মগতভাবেই ছয়টা হাতিয়ার দিয়ে থাকেন। প্রথম হাতিয়ারের নাম দৃষ্টিশক্তি, দ্বিতীয় হাতিয়ারের নাম শ্রবণ শক্তি, তৃতীয় হাতিয়ারের নাম স্বাদ শক্তি, চতুর্থ হাতিয়ারের নাম ঘ্রাণ শক্তি, পঞ্চম হাতিয়ারের নাম ত্বক শক্তি, ষষ্ঠ হাতিয়ারের নাম মেধাশক্তি। এই ছয় হাতিয়ারের দ্বারা দুনিয়ার জীবনে মানুষের যা কিছু জানার দরকার সব কিছু জেনে নিতে পারে। যত যন্ত্র, যত মেশিন, যত অস্ত্র, যত যানবাহন আবিষ্কার করা দরকার, এই ছয় হাতিয়ার ব্যবহার করে মানুষ আবিষ্কার করে নিতে পারে। কিন্তু মরণের পর মানুষের কি অবস্থা হবে, মরণের পরে শরীর থেকে প্রাণটা বের হয়ে যায় কোথায়, কোথায় থাকে, কি অবস্থায় থাকে, কতদিন থাকবে, এই সব প্রশ্নের একটা জবাবও ছয় হাতিয়ারের দ্বারা জানার কোনো ক্ষমতা নাই। এগুলি জানার জন্য আল্লাহ মানুষকে এই হাতিয়ার ছয়টি দিয়েছেন না। মরণের পরে আমার প্রাণ যাবে কোথায় এটা জানার মতো ক্ষমতা ছয় হাতিয়ারের মধ্যে নাই। মরণের পরে আমার জানটা কি অবস্থায় থাকবে এটা জানার মতো যোগ্যতা ছয় হাতিয়ারের মধ্যে নাই। প্রাণ আমার কতদিন থাকবে শরীর থেকে বের হয়ে যাওয়ার পরও, এই প্রশ্নের জবাব জানার যোগ্যতা ছয় হাতিয়ারের মধ্যে নাই। তাহলে জন্মগতভাবে আল্লাহ আমাদেরকে অজানাকে জানার জন্য যে ছয়টি হাতিয়ার দিয়ে থাকেন, এগুলির দ্বারা শুধুমাত্র দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের বিষয়গুলি জানতে পারা যায়, পরকালের চিরস্থায়ী জীবনের কিছুই জানতে পারা যায় না। জন্মগতভাবে আল্লাহ মানুষকে অজানাকে জানার জন্য যে ছয়টি হাতিয়ার দিয়ে থাকেন, এগুলির দ্বারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের দরকারি বিষয়গুলি জানা যায়, পরকালের চিরস্থায়ী জীবনের কিছুই জানা যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মগতভাবে নয়, একটা বিশেষ ব্যবস্থার মাধ্যমে মানুষকে আরেকটা হাতিয়ার দিয়েছেন, সাত নম্বর, যেই হাতিয়ারের দ্বারা পরকালের চিরস্থায়ী জীবন সম্পর্কে জানতে পারা যায়। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, পরকালের চিরস্থায়ী জীবনের সুখ দুঃখ, শান্তি অশান্তি, করণীয় অবস্থা ব্যবস্থা, ছয় হাতিয়ারের দ্বারা জানা যায় না সাত নম্বর স্পেশাল হাতিয়ারের দ্বারা? সাত নম্বর একটা স্পেশাল হাতিয়ার, সেটা আল্লাহ জন্মগতভাবে দেন না কোনো মানুষকে, সেটা স্পেশাল ব্যবস্থার মাধ্যমে দিয়ে থাকেন। ওইটা হইল সাত নম্বর হাতিয়ার, ওটার নাম হইল ওয়াহী। পরকালের চিরস্থায়ী জীবন সম্পর্কে জানতে পারা যায় যেই হাতিয়ারের দ্বারা, হাতিয়ারটার নাম ওহী। দৃষ্টিশক্তির দ্বারা পরকাল জানা যায় না, শ্রবণ শক্তির দ্বারা পরকাল জানতে পারা যায় না, স্বাদ শক্তির দ্বারা পরকাল জানতে পারা যায় না, ঘ্রাণ শক্তির দ্বারা পরকাল জানতে পারা যায় না, ত্বক শক্তির দ্বারা পরকাল জানতে পারা যায় না, মেধা শক্তি মাথা গামিয়েও পরকাল জানতে পারা যায় না। পরকালের চিরস্থায়ী জীবন সম্পর্কে জানা যায় একমাত্র ওহির দ্বারা। সাত নম্বর হাতিয়ারটার নাম কি? ওহি। ইসলামের যাবতীয় বিধিবিধান পাঁচ প্রকার। প্রথম প্রকার বিধিবিধান ইমান আকিদা সম্পর্কে, দ্বিতীয় প্রকার বিধিবিধান এবাদত বন্দেগী সম্পর্কে, তৃতীয় প্রকার বিধিবিধান লেনদেন সম্পর্কে, চতুর্থ প্রকার বিধিবিধান আচার ব্যবহার সম্পর্কে, পঞ্চম প্রকার বিধিবিধান স্বভাব চরিত্র সম্পর্কে। ইমান আকিদা কি জিনিস, এটা ছয় হাতিয়ারের দ্বারা জানার উপায় নাই। ইমান আকিদা ইলমুল ওহির দ্বারা জানতে হবে, এবাদত বন্দেগি ইলমুল ওহির দ্বারা জানতে হবে, লেনদেন কিভাবে করলে হালাল হয় কিভাবে করলে হারাম হয় ব্যক্তিগত যুক্তি দিয়ে বুঝে আসবে না, কোরআন হাদিস দ্বারা বুঝতে হবে, আচার ব্যবহার কোনটা হালাল কোনটা হারাম মন গড়া যুক্তিতে বুঝে আসবে না, মেধা শক্তির দ্বারা বুঝে আসবে না, কোরআন হাদিসের দ্বারা বুঝতে হবে। স্বভাব চরিত্র কেমন হলে হালাল হয় কেমন হলে হারাম হয় এটা মাথা ঘামালে বুঝে আসবে না, ইলমুল ওহির দ্বারা বুঝতে হবে। তাহলে এই পাঁচ প্রকার বিধিবিধানের সবগুলি বিধিবিধান কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, হাদিস আমাদেরকে শিক্ষা দেয়, যে সমস্ত বিধান অন্তরে বিশ্বাস করতে হয় এগুলির নাম ইমান আকিদা। এর মধ্যে সর্বপ্রথমটা হল আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। বলুন তো, অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয় ইসলামের যে সমস্ত বিধিবিধান, এর মধ্যে সর্বপ্রথমটা কি? আমানতু বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাথা ঘামাইয়া জানতে পারলাম এক আল্লাহ ছাড়া মাবুদ নাই, না ওহির দ্বারা জানতে পারলাম? ওহির দ্বারা জানতে পারলাম আল্লাহ আছেন, আল্লাহ একজন, আল্লাহ লা শরীক, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো নির্দেশে বেইনসাফি নাই, আল্লাহর কোনো কাজে বেইনসাফি নাই, আল্লাহর কোনো ফয়সলায় বেইনসাফি নাই। বুঝে থাকতে বলুন তো, আল্লাহ সম্পর্কে বিষয়গুলি আমরা জানতে পারলাম ছয় হাতিয়ারের দ্বারা না সাত নম্বর হাতিয়ারের দ্বারা? সাত নম্বর হাতিয়ারের দ্বারা। এই ইলমুল ওহি তথা কোরআন এবং হাদিস সম্পর্কে যারা জীবন বরজ্ঞ থাকে, এমনে দুনিয়ার লাইনে বহু লেখাপড়া করে, বহু উচ্চশিক্ষিত হয়, কলেজ ভার্সিটিতে পড়ে, অনেক বড় বড় জ্ঞানী গুণী শিক্ষিত পণ্ডিত হয়, কিন্তু সাত নম্বর হাতিয়ার সম্পর্কে তার সামান্যতম ধারণাও নাই, কোরআন সম্পর্কে সামান্য ধারণাও নাই, হাদিস সম্পর্কে সামান্য ধারণাও নাই, ইলমুল ওহী সম্পর্কে তার কোনো কল্পনাই নাই, এই সমস্ত উচ্চ শিক্ষিত মুসলমানেরাও বর্তমানে নাস্তিক হয়ে যায়, আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসী হয়ে যায়। আল্লাহর অস্তিত্বে অবিশ্বাস করার নামই নাস্তিক্যবাদ। আল্লাহর অস্তিত্ব যারা বিশ্বাস করে না তাদেরকেই নাস্তিক বলা হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, অশিক্ষিতরা নাস্তিক হয় না উচ্চ শিক্ষিতরা নাস্তিক হয়? লতিফ সিদ্দিকী অশিক্ষিত না উচ্চ শিক্ষিত? ডক্টর আহমদ শরীফ অশিক্ষিত ছিল না উচ্চশিক্ষিত, তসলিমা নাসরিন অশিক্ষিত না উচ্চশিক্ষিত, উচ্চশিক্ষিত, তাইলে নাস্তিক কি মূর্খরা হয় না উচ্চশিক্ষিতরা হয়? উচ্চশিক্ষিতরা নাস্তিক হয় কেন? যে ছয় হাতিয়ারে শিক্ষিত, সাত হাতিয়ারের খবর নাই, কথা বুঝলেন কিনা দেখুন, যে ছয় হাতিয়ারের শিক্ষায় শিক্ষিত, সাত নম্বর হাতিয়ারের খবর নাই, এই জন্য মুসলমান শিক্ষিতরা নাস্তিক হইয়া যায়। যুক্তি হল আল্লাহ পাক, আল্লাহ যদি সত্যই থাকতেন দেখি না কেন, দেখতে পাওয়া যায় না কেন, এটা তো ছয় হাতিয়ারের প্রশ্ন, ধরতে পারা যায় না কেন, এটা ছয় হাতিয়ারের প্রশ্ন, সইতে পাওয়া যায় না কেন, এটা তো ছয় হাতিয়ারের প্রশ্ন, মেশিনে ধরা ভরে না কেন, এটা তো ছয় হাতিয়ারের প্রশ্ন, ছয় হাতিয়ার দিয়ে আল্লাহ জানা যায় না, ছয় হাতিয়ার দিয়া ফিরিস্তা চিনা যায় না, ছয় হাতিয়ার দিয়া কবর জগৎ জানা যায় না, ছয় হাতিয়ার দিয়া হাসরের মাঠ জানা যায় না, ছয় হাতিয়ারের দ্বারা পুলসিরাত জানা যায় না, ছয় হাতিয়ারের দ্বারা জান্নাত জানা যায় না, ছয় হাতিয়ারের দ্বারা জাহান্নাম জানা যায় না। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, তাহলে এগুলি কিসের দ্বারা জানা যায়? সাত নম্বর নাম কি? ইলমুল ওহী। হাজার বছর পূর্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে আল্লাহ যখন কোরআন নাজিল করতেছিলেন, তখন কি আল্লাহ জানতেন যে কোরআন নাজিল সমাপ্ত হওয়ার দেড় হাজার বছর পরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হওয়ার দেড় হাজার বছর পরে মুসলমান সমাজের ভিতরে এমন কিছু উচ্চশিক্ষিত পণ্ডিতের আবির্ভাব হবে যারা বলবে আল্লাহর অস্তিত্ব বলতে কিছু নাই? এটা কি আল্লাহ তখন জানতেন না? জানতেন না, জেনে শুনেই কি এদের এই প্রশ্নের অগ্রিম জবাব কোরআনে না দিয়েই কোরআনকে কিয়ামত পর্যন্ত বলবৎ ঘোষণা করেছেন। ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ, মানে কি কিয়ামত পর্যন্ত মানব জীবনের সব সমস্যার সমাধান ইসলামের বিধানে আছে। কাজেই পরবর্তী যুগে আগত এই সমস্ত নাস্তিকদের দাঁত ভাঙ্গা জবাব অগ্রিম আল্লাহ কোরআনে দিয়ে রেখেছেন দেড় হাজার বছর আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একায়েতে বলেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিরিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই ভূমণ্ডলে আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য যথেষ্ট নিদর্শন রয়েছে, তোমাদের নিজেদের মধ্যেও আল্লাহ যে আছেন তার যথেষ্ট প্রমাণ রয়েছে, তোমার নিজের সাড়ে তিন হাত বডির মধ্যে আল্লাহর অস্তিত্বের প্রমাণ রয়েছে, ভূমণ্ডলে নবুমণ্ডলে আসমানে জমিনে সর্বত্র যা কিছু আছে সবগুলি একমাত্র আল্লাহর অস্তিত্বের প্রমাণ। আমাদের অস্তিত্বের মধ্যে, আমাদের সাড়ে তিন হাত বডির মধ্যে আল্লাহর অস্তিত্বের প্রমাণ কিভাবে? প্রত্যেকটা স্বাভাবিক বিবেকবান মানুষ জানে এবং মানে বিশ্বাস করে যে আমার দেহের ভিতরে প্রাণ আছে। আপনারা কি মনে করেন আমাদের দেহের ভিতরে প্রাণ আছে? দেখা যায়, ধরা যায়, শোয়া যায়, মেশিন দিয়া আটকানি যায়, মায়ের গর্ভস্থ সন্তানের ভিতরে প্রাণ কোন সময় আসে, কোন দিক দিয়া ঢুকে, মেশিনে ধরা পড়ে, এরপরে মুমূর্ষগ্রস্ত লোকের শরীর থেকে প্রাণটা কখন বের হয়ে যায়, কোন দিক দিয়ে বের হয়ে যায়, বিজ্ঞানীদের আবিষ্কৃত কোনো যন্ত্রে ধরা পড়ে? ধরা পড়ে না। তাইলে আল্লাহর বেলায় যে প্রশ্ন তোমার, তোমার নিজের জানের বেলায় তো একই প্রশ্ন। সত্যই যদি তোমার দেহের ভিতরে জান থাকে দেখো না কেন, সত্যই যদি তোমার শরীরের ভিতরে প্রাণ থাকে ধরতে পারো না কেন, ছুঁইতে পারো না কেন, মেশিনে আটকাইতে পারো না কেন? এই প্রশ্নের যেই জবাব, সত্যই যদি আল্লাহ থাকতেন দেখি না কেন, ধরতে পারি না কেন, মেশিনে ধরা পড়ে না কেন, ওই প্রশ্নের সেই জবাব। বুঝে থাকলে বলুন, আল্লাহর অস্তিত্বের প্রমাণ আমাদের দেহের মধ্যেই আছে কি নাই? আছে। কোন নাস্তিক বলতে পারে যে আমার দেহের ভিতরে যে প্রাণ আছে সেটা আমি চোখে না দেখলেও কতগুলি লক্ষণের দ্বারা আমি টের পাই আমার প্রাণ আছে। যেমন আমার দেহে প্রাণ আছে বলেই আমি মুখে কথা বলতে পারি, আমার দেহে প্রাণ আছে বলে আমি চোখে দেখতে পারি, আমার দেহে প্রাণ আছে বলেই আমি কানে শুনতে পারি, আমার দেহে প্রাণ আছে বলেই আমি হাতে ধরতে পারি, আমার দেহে প্রাণ আছে বলেই আমি পায়ে চলতে পারি। সুতরাং এগুলি প্রাণ যে আছে তার প্রমাণ, আল্লাহ যে আছে তার প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে নাস্তিকদের এই প্রশ্ন দেড় হাজার বছর আগে আল্লাহ জবাব দিয়ে রেখেছেন। আল্লাহ বলেন, ওয়াশামসু তাজরি লি মুস্তাকাররিল্লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারু কদ্দারনাহু মানাজিল হাত্তা আদা কাল উরজুনিল কদীম লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়াল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলেন, আল্লাহ যে আছেন তার একটা প্রমাণ সূর্য, আল্লাহ যে আছেন তার একটা প্রমাণ সূর্য। আমরা একটু বোঝার চেষ্টা করি, আল্লাহ যে আছেন সূর্য এর একটা প্রমাণ কিভাবে? একটা মাত্রই প্রমাণ না, সমস্ত জগৎ জুড়ে প্রমাণ আছে, সমস্ত জগৎ জুড়ে প্রমাণ আছে। আল্লাহ বলেন একটা প্রমাণ সূর্য, কিভাবে? আধুনিক বিজ্ঞানীরা বলেন এই সূর্যটা পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড়। কি পরিমাণ বড়? ১৩ লক্ষ গুণ বড়। এবং এই সূর্যটা পৃথিবীর থেকে ৯ কোটি ৩০ লক্ষ মাইল দূরে। কত দূরে? ৯ কোটি ৩০ লক্ষ মাইল দূরে। প্রতিদিন পূর্ব আকাশে উদয় হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। পূর্ব আকাশে উদয় হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। এর মানে হলো এই পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড় সূর্যটা প্রতিদিন তোমাদের মাথার উপর দিয়ে যায় কিনা, আমাদের মাথার উপর দিয়ে যায় কিনা? ১৩ লক্ষ গুণ বড় সূর্যটা প্রতিদিন প্রতি ২৪ ঘন্টায় একবার আমাদের মাথার উপর দিয়ে যায়, পূর্ব দিক থেকে আসে পশ্চিম দিকে চলে যায়, কোনোদিন উত্তর দিকে উদয় হয় না, দক্ষিণ দিকে অস্ত যায় না, কোনোদিন দক্ষিণ দিকে উদয় হয় না, উত্তর দিকে অস্ত যায় না, কোনোদিন পশ্চিম দিকে উদয় হয় না, পূর্ব দিকে অস্ত যায় না, আবার এলোভাতারি চলে না, নিয়ম শৃঙ্খলা মতো টাইমলি সূর্য চলে, টাইমলি চলে, এক নিয়মে চলে, একই পদ্ধতিতে চলে, কোনোদিন খসেও পড়ে না। এই বিশাল সূর্য মহাশূন্য থেকে খসে পড়ে না কেন? কোনো কন্ট্রোলার নাই এই জন্য, কোনো কন্ট্রোলার নাই এই জন্য। তারপরে আল্লাহ বলেন আল্লাহর অস্তিত্বের দুই নম্বর প্রমাণ চন্দ্র। একই মহাশূন্যে সূর্যও চলে, একই মহাশূন্যে চন্দ্রও চলে, তাইলে চন্দ্র সূর্য চলার পথ একটাই, এই মহাশূন্য। কিন্তু একটার সাথে আরেকটার ঘর্ষণ লাগে না কোনোদিন, একটার সাথে আরেকটার টক্কর লাগে না কোনোদিন, একটার সাথে আরেকটার অ্যাক্সিডেন্ট হয় না কোনোদিন, কারণ কোনো মহাচালক নাই। এজন্য তোমরা যে যানবাহনগুলি আবিষ্কার করো, রাস্তা দিয়ে যে বাস ট্রাক ইত্যাদি চলে, যানবাহনগুলি চলে, কোনোদিন কি কোনো একটা গাড়ি আরেকটা গাড়ির সাথে সামান্য একটু ঘর্ষণও লাগে না? কোনোদিন কি একটার সাথে আরেকটার টক্কর লাগে না? কোনোদিন কি অ্যাক্সিডেন্ট হয় না? কোনোদিন কি দুর্ঘটনা ঘটে না? যেদিন দুর্ঘটনা ঘটে সেই দিন কোনো চালক থাকে না? না, চালক থাকা সত্ত্বেও তোমরা যেগুলি চালাও এগুলির চালক থাকা সত্ত্বেও টক্কর লাগে। তাইলে এই যে চন্দ্র সূর্য এই বিশাল মহাশূন্যে প্রতিদিন টাইমলি এক নিয়ম শৃঙ্খলা মতো ডিসিপ্লিন মতো চলে, এটা কি কোনো চালক না থাকার কারণে? তোমাদের গাড়িগুলি যদি চালক ছাড়া চলতে পারে না, এই বিশাল জগৎটা চন্দ্র সূর্যটা চালক ছাড়া কিভাবে চলতে পারে? তোমার কাণ্ড জ্ঞান এত নষ্ট হইলো কেন? এটা ৬ হাতিয়ারের দ্বারা জানার ব্যাপার ছিল না, ৭ নম্বর হাতিয়ারের দ্বারা জানার ব্যাপার ছিল। ৭ নম্বর হাতিয়ার তো তুমি বিশ্বাসই করো না, তোমার ৬ নম্বর হাতিয়ারটা একটু কাজে লাগাইলে তো কিছুটা সন্ধান লাভ করতে পারো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল হাত্তা আদা কাল উরজুনিল কদীম লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়াল লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। কোনোদিন চন্দ্র সূর্যকে অতিক্রম করে না, কোনোদিন সূর্য চন্দ্রকে অতিক্রম করে না, কোনোদিন একটার সাথে আরেকটার সংঘর্ষ হয় না, কোনো চালক না থাকার কারণে, না চালক থাকার কারণে। সেই চালকটা কি আহমদ শরীফের বাপ? সেই চালকটা কি তসলিমা নাসরিনের বাপ? সেই চালকটা কি লতিফ সিদ্দিকীর বাপ? না আল্লাহ। তাহলে আল্লাহ আছেন যে তুমি প্রমাণ পাও না কেন? তোমার শরীর যে প্রাণ আছে তার প্রমাণ পাও, আল্লাহ আছেন তার প্রমাণ পাও না কেন? শরীর যে প্রাণ আছে তার যেই প্রমাণ, জগৎ জুড়ে যে আল্লাহ আছেন তার সেই প্রমাণ। আমার কথা বুঝে থাকলে বলুন, ইসলামের বিধিবিধান কত প্রকার? ৫ প্রকার। প্রথম প্রকার ইমান আকিদা, এইগুলি জানতে পারা যায় নাস্তিকদের মতো মাথা কামাইয়া, না ইলমুল ওহির দ্বারা? ইলমুল ওহি জানার ব্যাপারে বর্তমান দুনিয়ার কোনো মুসলমানের কোনো আগ্রহ নাই বললে চলে। 1 কোটি মুসলমানের মধ্যে আঙ্গুলে গণার মতো কয়েকজন মুসলমান পাওয়া যাবে যারা ইলমুল ওহি শিখতে চায়, জানতে চায়, আর বাকি সমস্ত মুসলমান ইলমুল ওহির জ্ঞান থেকে নিরাপদ দূরত্বে থাকতে চায়। এর অনিবার্য পরিণতি মুসলমান নাস্তিক হইয়া যায়, দলে দলে মুসলমান নাস্তিক হয়ে চিরকালের জন্য জাহান্নামে যাক, এটাই আপনারা চান না মুসলমানের ইমান রক্ষা হোক সেটা চান? মুসলমানের ইমান রক্ষা হতে হলে কোরআন হাদিসের শিক্ষা চালু থাকতে হবে, আর কোরআন হাদিসের শিক্ষা চালু থাকার একমাত্র ব্যবস্থা মাদ্রাসা, একমাত্র ব্যবস্থা মাদ্রাসা। মাদ্রাসা শিক্ষার সাথে যারা জড়িত, মাদ্রাসা শিক্ষার সাথে যারা সংশ্লিষ্ট, তারাই ভাগ্যবান, দুনিয়াতেও ভাগ্যবান আখেরাতেও ভাগ্যবান। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।